مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক রজবের মতো পবিত্রতম মাস, যে মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন, এবং রমজান পর্যন্ত তৃতীয় মাস যে রমজান, রজব শাবান তারপরে তৃতীয় নম্বর মাস রমজান মাস, সে রমজান মাস পর্যন্ত আমার হায়াত আমার জীবনকে আপনি দীর্ঘায়িত করে দেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার থেকেই আল্লাহর রাসূল রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকতেন। আল্লাহ তাআলা রজব মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের সান্নিধ্যে কোরআনে কারীমের আলোচনার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিই আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াত দুইটির তর্জমা হল সম্পদ বণ্টনের সময় যদি আত্মীয় স্বজন এতিম মিসকিন উপস্থিত হয়, যাদের জন্য সম্পদের অংশ নির্ধারিত নাই, তখন তাদেরকে কিছু রিজিক দিয়ে দিও, আর যদি রিজিক দিতে না পারো কিছু দিতে না পারো তাহলে তাদের সাথে ভালো কথা বলে দিও। 9 নম্বর আয়াতের অনুবাদ, তারা যেন আল্লাহকে ভয় করে, যদি তারা তাদের পিছনে কোনো দুর্বল অসহায় পরিবার রেখে যেত তাহলে সেই অসহায় পরিবারের ব্যাপারে তারা যেমন আশঙ্কা করত, ভীত সন্ত্রস্ত হতো, তাদের সাথে যেমন আচরণ তারা আশা করত, তারাও যেন এতিম অসহায়দের সাথে এমন আচরণ করে যেমন আচরণ সে তার অসহায় সন্তানের ব্যাপারে আশা করত। এ ব্যাপারে যেন তারা আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে। দুইটা আয়াতের তর্জমা বা আলোচ্য বিষয় হলো অতীতের আলোচনার সাথে মিল। সূরাতুন নিসার সম্পদ বণ্টন, স্ত্রী পুত্র অসহায়, এতিম লালন পালন, রক্ষণাবেক্ষণা ইত্যাদি নিয়েই মৌলিক আলোচ্য বিষয়। সেই মূল আলোচনার মধ্যে গত সপ্তাহের আলোচনা গিয়েছিল যে নারী এবং পুরুষের জন্য আল্লাহ তাআলা, ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ তাআলা অংশ নির্ধারণ করে রেখেছে। কিসে অংশ দুই আয়াত পরেই আসবে বিস্তারিতভাবে। আজকের আয়াতে আসতেছে যে এই অংশ বণ্টনের সময় যারা অংশ পাবে তারা তো নিয়ে যাবে, এই সময় যদি কোনো অসহায় এতিম মিসকিন উপস্থিত হয় তখন তাকেও পারলে কিছু দিয়ে দিও তোমাদের পক্ষ থেকে, অংশ হিসাবে নয়। যদি দিতে না পারো তাহলে তাদের সাথে ভালো আচরণ করো, ভালো কথা বলো। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দাওয়াত দিয়েছেন, সেই ব্যক্তি গোস্তের ব্যবসা করতেন। ওই ব্যক্তির গোলাম, সে গোস্ত কাটত, গোস্ত কাটার পর গোস্ত পাকায় মালিকের জন্য খাবার তৈরি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার পর ওই গোলাম যখন খাবার প্রস্তুত করে খাবার পাকিয়ে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসতে এবং ওই মালিক সামনে উপস্থিত মালিকের সামনে নিয়ে আসতে, তখন মালিক ওই গোলামকে বিদায় দিতে যাও চলে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন না, তাকে এভাবে বিদায় দিও না, তার হাতে সামান্য হলেও এক লোকম হলেও তার হাতে তুমি খাবার দিয়ে দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গোলাম সে তো আগুনের তাপ সহ্য করেছে, খাবারটা পাকাতে গেলে যে কষ্ট সে কষ্ট সে সহ্য করেছে, গোস্ত বানাতে যে কষ্ট সে সহ্য করেছে, সে এত কষ্ট করে বানালো আর আমি আর তুমি খাবো তাকে একটুও দিব না, এটা তো আমাদের অংশ, কিন্তু আমাদের অংশ থেকে তাকে একটু দিয়ে দিই আমরা। ইসলামের শিক্ষা দ্বিতীয় আয়াতে বলতেছে যে তুমি এতিম মিসকিন অসহায়দের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তুমি তোমার সন্তানদের ব্যাপারে অন্যর থেকে পাওয়ার আশা করো। আমি চাই না যে আমার সন্তানকে কেউ ধিক্কার দিক, কেউ চাই না যে তার সন্তানকে কেউ তিরস্কার করুক, কেউ চাই না যে তার সন্তানের সাথে কেউ দুর্ব্যবহার করুক। এটা যদি কেউ না চায় তাহলে সে অন্য অসহায় এতিমের সাথে কেন এই আচরণ করবে? উপরে আয়াতে বলতেছে যে অংশ তো নির্ধারিত নাই, অংশ নির্ধারিত নাই তার জন্য এই খাবার এই সম্পদে অংশ নাই, কিন্তু তারপরও তাকে অতিরিক্ত তোমার পক্ষ থেকে সামান্য একটু দিয়ে দিবে যাতে তার মনের কষ্টটা লাঘব হয়, আর যদি দিতে না পারো তাহলে তার সাথে মিষ্টি কথা বলে দিও। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ তোমাকে হাদিয়া দেয় তাহলে উত্তম হলো তুমি তার হাদিয়ার বিনিময় দিয়ে দিবে আর একটা হাদিয়া দিয়ে দিবে, এখন না পরে, এখন হলে তো অসুবিধা নেই পরে হলে তুমি তাকে হাদিয়া দিয়ে তাহা দাও তাহা আব্বু, হাদিয়া আদান প্রদান করো তোমাদের মাঝে মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের সমাজে আমরা হাদিয়া দিই ডাকাতির মতো, বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন সময় হাদিয়ার নামে দিই কিন্তু দিল জ্বলতে থাকে আর ওই ব্যক্তি একেবারে জোর করে উসুল করতে থাকে, এটা হাদিয়া না। হাদিয়া দিতে হবে এমন অবস্থায় আমার মনের খুশির অবস্থায় দিতে হবে, আমি যাকে দিচ্ছি তাকে এই জিনিসের মুখাপেক্ষী মনে করে না, তাকে আমি খুশি করার জন্য তাকে এই জিনিসের মুখাপেক্ষী করে আমি তাকে দিচ্ছি না, সেই ব্যক্তি চেয়ে যদি নেয় আমার থেকে তাহলে সেটা হাদিয়া না সেটা ভিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি হাদিয়া না দিতে পারো তাহলে তুমি তার সাথে ভালো কথা বলে দাও। আয়াতের সে সঙ্গে যেমন কি ভালো কথা, জাযাকুমুল্লাহু খায়র, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, এটা হলে তুমি তাকে বলে দিও, তার সাথে ভালো কথা বলো, তাকে ধিক্কার দিয়ে তুমি এই সম্পদের বন্টনের স্থান থেকে তাকে তাড়িয়ে দিও না। দ্বিতীয় আয়াতে وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً, যে তারা যেন আল্লাহকে ভয় করে, কি ভয় করবে, যদি তারা কোনো ছোট বাচ্চা অসহায় সন্তান রেখে যেত এই সন্তানদের ব্যাপারে তারা যেমন অন্যর থেকে ভালো আচরণ আশা করে, তারা যেন তাদের অধীনস্থ অসহায়দের সাথেও যেন এমন সুন্দর আচরণ করে। কারণ হলো আল্লাহ তাআলা একজনকে ধনী বানিয়েছেন একজনকে গরিব বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা। ঢাকা শহরে এমন কেউ নেই, ঢাকা শহরে বাড়ি বানাতে চায় না, ঢাকা শহরে দুই তলা না ছয় তলা বাড়ি বানাতে চায় না এমন বোকা কেউ নেই, সবাই চায় কিন্তু কেউ পারে কেউ পারে না, কেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার ব্যবস্থাপনার জন্য এমন সিস্টেম করে দিয়ে রাখছে। আল্লাহ তাআলা যাকে উপরে দিয়েছে তাকে পরীক্ষা করে তুমি তোমার নিচের ওলার সাথে ভালো ব্যবহার করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলামের প্রতি রাগ হয়ে খুব বকাঝকা করতেছে, দূর দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তিরস্কারও করবে তুমি সিদ্দিকে আকবারও হবে, এটা তো সম্ভব না, তুমি সিদ্দিকে আকবার বড় সত্যবাদী, আল্লাহকে তুমি খুব বিশ্বাস করো, এই বিশ্বাস যদি এই গুণে যদি তুমি গুণান্বিত হও তাহলে তুমি তোমার অধীনস্থ রণপতি এই জুলুম তুমি করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তাকাই দেখলাম আল্লাহর রাসূল, আমি তো একবার লজ্জায় পালিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন আবু বকর তুমি ওই গোলামের উপর যতটুকু ক্ষমতা রাখো তোমার আল্লাহ তোমার মাওলা তোমার চাইতে তোমার উপর বেশি ক্ষমতা রাখে, তুমি গোলামের উপর যে ক্ষমতা প্রয়োগ করতে পারো তার চাইতে বেশি ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আল্লাহর আছে, তুমি যদি এখন তার সাথে দুর্ব্যবহার করো তা আল্লাহ তাআলা তোমার উপর এর চাইতে বেশি ক্ষমতা প্রয়োগ করে, তোমার উপর কোনো আযাব কোনো পেরেশানি অবতীর্ণ করতে পারে। এই জন্য আয়াতে বলতেছেন ফালিয়াত্তাকু, তারা যেন আল্লাহকে ভয় করে। বর্তমান সমাজে দেখবেন বহু বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গা পাওয়া যায় যে ছেলে মেয়ে নিয়ে রিক্সায় চলতেছে আর কাজের মেয়েটাকে রিক্সার পেছনে দাঁড় করিয়ে রাখছে, ছেলে মেয়ে নিয়ে রেস্টুরেন্টে খাচ্ছে আর কাজের মেয়েটাকে দূরে বসিয়ে রাখছে। কয়েকদিন আগে এক সংবাদ আসছে যে ট্রেনে লম্বা পথ সফর করতেছে, এসি রুমে এসি কেবিনের মধ্যে সপরিবারে অবস্থান করতেছে, কাজের মেয়েটাকে দরজায় বাহিরে দাঁড় করিয়ে রাখছে। অনেকগুলো কারণে, একটা কারণ হলো মানবতা তো নাই এবং আল্লাহর ভয়ও নাই। বিন্দুমাত্র যদি আল্লাহর ভয় থাকতো যে এই মেয়েটা যদি আমার মেয়ে হইত, এই ছেলেটা যদি আমার ছেলে হতো, তাহলে আমি কি আচরণ করতাম তার সাথে। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন এরা যেন আল্লাহকে ভয় করে। এরা যদি দুর্বল কোন লোক রেখে যায়, সন্তান রেখে যায়, এরা যেমন মানুষের থেকে ভালো আচরণের আশা করে, এরাও যেন তাদের অধীনস্থ অসহায়দের প্রতি ভালো আচরণ করে। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অধীনস্থ স্ত্রী পুত্র ছেলে মেয়ে অসহায় অবস্থায় রেখে যাওয়ার ক্ষেত্রে তারা যেন তাদের উপর জুলুম না করে, এ ব্যাপারে যেন তারা আল্লাহকে ভয় করে। জুলুমের ব্যাখ্যা কি দিচ্ছেন? অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, দিনদার পরেজগার হয়েছে, এখন সম্পদ সব আল্লাহর হস্তে দান করে দিয়েছে, যাচ্ছে ছেলে মেয়েদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে যাচ্ছে। আয়াতের দ্বিতীয় তাফসীর যে এরা যেন আল্লাহকে ভয় করে, এই অসহায় যে সন্তান সন্ততি রেখে যাচ্ছে এদের ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে। কারণ হাদিসে আছে তুমি তোমার পরিবারকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া অনেক উত্তম, অসহায় অবস্থায় রেখে যাওয়ার চাইতে, যে অবস্থায় রেখে গেলে তারা মানুষের কাছে হাত পাতবে, এই অবস্থার চাইতে তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া অনেক ভালো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বীরে বাইরাহার যিনি মালিক ছিলেন, অনেক ঘটনা আছে ওনার, একটা মাত্র মেয়ে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলে আল্লাহ রাসূল আমার একটা মাত্র মেয়ে, এই সম্পদ আর কে খাবে, আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহ রাসূল আমি অর্ধেক দান করি না, দুই তৃতীয়াংশ দান করি না, এক তৃতীয়াংশ দান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, ওয়াসুলুসু কাসীর, এক তৃতীয়াংশ তুমি দান করতে পারো, বাকি সম্পদ তোমার ওয়ারেসদের জন্য রেখে যাও। একটা উদ্দেশ্য হলো যে অভিভাবক গার্জিয়ান বাপ মা তার সন্তান তার অধীনস্থদেরকে একবার নিঃস্ব অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদের হাতে হালাল কিছু সম্পদ রেখে যাওয়া ওই অভিভাবকের জন্য অনেক উত্তম, নিঃস্ব অবস্থায় রেখে যাওয়ার চাইতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুয়া ছিল বীরে বাইরাহা, অনেক কুয়া ছিল, অনেক বাগান ছিল ওনার, খেজুরের বাগান, এক এক বাগানে এক এক অস্ত্র দান করে দিতেন, কিন্তু শেষ জীবনে সব সম্পদ দান করতে চেয়েছিলেন, আল্লাহ রাসূল অনুমতি দেয়নি। আমাদের সমাজে খুঁজলে লোক পাওয়া যাবে যে শেষ জীবনে সব আল্লাহর রাস্তায় দান করে গেছে, ছেলে মেয়ে লোকে অসহায় অবস্থায় রেখে গেছে, শেষ জীবনে নিজে দুই হাতে বিনা হিসেবে সম্পদ ব্যয় করে গেছে, সন্তানদেরকে অসহায় অবস্থায় রেখে দিয়েছে। ইসলাম এটাকে উত্তম বলে না, অনুত্তম বলে, উচিত না, অনুচিত কাজ করেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরে বাইরাহা ছিল, মসজিদে নববীর মধ্যে এখন পড়ে গেছে যে কুয়াটা, মসজিদে নববীর একেবারে ভিতরে এই কুয়াটা, ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় উল্টা দিকে, ইমাম সাহেব এদিকে দাঁড়ায় ওই দিক দিয়ে একেবারে সোজা ঢুকতে, 62 নম্বর গেট দিয়ে ঢুকলেই টাইলসের চিহ্ন আছে, গোল গোল টাইলস, সব জায়গা যদি স্কোয়ার হয় ওই জায়গায় টাইলস হবে গোল রাউন্ড, ওইটা আছে বীরে বাইরাহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন, আল্লাহ রাসূল কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে যে সম্পদ মানুষের কাছে বেশি প্রিয়, বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, সেই সম্পদ দান না করলে আল্লাহ তাআলা খুশি হয় না, আমার কাছে সবচেয়ে ভালো হলে এই কোয়াটা, আমি এই কোয়াটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহ রাসূল বললেন না এইভাবে দান করতে হবে, আমরা তো খুশি আল্লাহ রাসূল দান করছে। আল্লাহ রাসূল বললেন তুমি এই সম্পদটা সবার মাঝে দান না করে তোমার চাচাতো ভাই আত্মীয় স্বজন গরিব যারা আছে এদের মাঝে দান করো, তোমার দুইটা সব হবে, একটা সব হবে দানের সব হয়ে যাবে, দ্বিতীয় আর একটা সব হবে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষা করলে, তাদের একটু আর্থিক সাহায্য করলে এই সবও তোমার হবে। আমাদের সমাজে আছে বড় দাতা, আত্মীয় স্বজনের খবর নেয় না, ভিক্ষুকরা দেয় মসজিদ মাথায় খুব দেয় কিন্তু আপন জন অসহায় রয়েছে এদের দিকে তাকায় না, ইসলাম এটাকে অনুমতি দেয় না, এটাকে ভালো বলে না। তা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ সম্পদ দান করতে চাইলেন, আল্লাহ রাসূল বললেন না সম্পূর্ণ সম্পদ তুমি দান করতে পারবে না, তোমার ওয়ারেসদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাও। এই ব্যাপারে মানুষ তিন শ্রেণীর হয়, এক শ্রেণী আলোচনায় জায়গা যে সব দান করে অসহায় অবস্থায় নিঃস্ব অবস্থায় সন্তানদেরকে রেখে দেয়, আর এক প্রকার হলো যে সম্পদকে এমন ভাবে কুক্ষিগত করে যে নিজের যে দায়িত্ব আছে যাকাত হজ আবশ্যকীয় খরচ এটাও সে চিন্তা করে না, শুধু সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স বিল্ডিং করার বাড়ি বানানোর ফিকির থাকে। চাকরি শেষ হয়ে গেছে, সম্পদ হাতে আছে বা উপযুক্ত সম্পদ আছে, নিজের ফরজ হজ আদায় করে যেতে পারে কিন্তু নিজের ফরজ হজ আদায় করবে না, মনে করে ছেলে মেয়ে কি করে খাবে, নিজের জাকাত আদায় করে না, না জাকাত আদায় করলে সম্পদ কমে যাবে ছেলে মেয়েরা অভাবে থাকবে, দান সৎকা করে না এটা মনে করে যে দান সৎকা করলে ছেলে মেয়েরা কি করে খেতে অসহায় গরিব হয়ে যাবে, এটাকে ইসলাম অনুমতি দেয় না। স্বাভাবিক অবস্থায় যেভাবে সম্পদ ব্যবহার করতে বলেছে ইসলাম, আমার আবশ্যকীয় খরচ, আমার ইসলামের বিধান জাকাত হজ দান সৎকা এগুলো করার পরে এই সম্পদ আমি দুই হাতে উড়াই দিব না, এই সম্পদ আমি জমা করে রেখে দিই, এই সম্পদ জমা করে রেখে দিই, এই সম্পদ আমার ওয়ারেসরা বোধ করে যাবে, এটার সব আমার আমল নামা আসতে থাকবে। হাদিস শরীফে আসছে তোমার স্ত্রীকে যে তুমি লুকমা মুখে দিচ্ছ, মুখে তোমার স্ত্রী যে খানা খাচ্ছে সেই খানা খাওয়ার বিনিময়ে তোমার সৎকা করার সব হচ্ছে। আমরা তো দান করাটাকে বেশি মনে করি, আমাদের অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা আছেন যে বিভিন্ন সময় হাতিয়াতে বা দোয়ার পরে নিয়ে আসলে বলে যে ভাই এই একশো টাকাটা আপনি আপনার বিবির জন্য ছেলে মেয়ের জন্য আজকে মিষ্টি কিনে নিয়ে যান, এতে সব বেশি হবে, এদের হক আছে আপনার প্রতি। এই সম্পদের ব্যাপারে মানুষ দ্বিতীয় শ্রেণীর কেমন, যে সম্পদকে শক্ত করে ধরে রাখে, সম্পদের ব্যাপারে সম্পদের অধিকার আদায় করে না, নিজের হক ছিল সেটা সে আদায় করে না এটা। আর যদি এই ইনসাফ রক্ষা করতে যে ছেলে মেয়েরা যদি সাময়িকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এটার মধ্যে বরকত থাকে, আর যদি এটা আদায় না করে হালাল হারাম বাছবিচার না করে সম্পদ জমা করে রেখে দেওয়া হয় এর মধ্যে ছেলে মেয়েদের জন্য বরকত নাও থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, শুধু মেয়ে ছিল অনেকগুলো মেয়ে ওনার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার ইন্তেকাল হয়েছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন দেখা করতে, দেখা করতে এসে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনার জন্য, অনেক কথার পরে বললেন আপনার জন্য কিছু সম্পদ বাজেট করে দিই, আপনার মেয়েদের জন্য কিছু বাজেট করে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া, কোরআনে কারীমে 27 নম্বর পারার সূরা রহমানের পরে যে সূরাটা সূরা ওয়াকিয়া বলে, বলে যে আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিতভাবে সন্ধ্যার পরে মাগরিবের পরে পড়বে আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনে কোনোদিন অভাব অনটনে ফেলবেন না। বলে আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া মুখস্থ করায় দিছি, আপনার কাছে এই রাষ্ট্রীয় সম্পদ সন্তোষজনক সম্পদ নেওয়ার কোনো দরকার নাই। স্বাভাবিকভাবে শরীয়তের উপর থাকতে যে যদি সাময়িকভাবে আমার সন্তান আমার স্ত্রী পুত্র কিছুটা ব্যাংক ব্যালেন্স কম হয় আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখে দিয়েছেন, আর শরীয়তের হুকুম লঙ্ঘন করে সম্পদকে কুক্ষিগত করে সম্পদের হক আদায় না করে সেটার থেকে যদি আমি বেশি শক্ত হই কঠোর হই আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে ওই সন্তানদের জন্য বরকত রাখি নেই। গেল দ্বিতীয় শ্রেণীর, এক শ্রেণীর হলো হাত উদার করে ব্যয় করে, দ্বিতীয় শ্রেণী হলো টাইট করে রাখে, তিন নম্বর হলো যারা ভারসাম্যপূর্ণ তাদের হলো তারা স্বাভাবিকভাবে সব সম্পদ নিজে শরীয়ত সম্মতভাবে ভোগ করে যাচ্ছে, মৃত্যুর সময় স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করতেছে, মারা যাওয়ার পরে তার ওয়ারেসরা তার সম্পত্তি ভাগ করে নিচ্ছে। এই শ্রেণীর মানুষ হলো উত্তম। এরা না বাড়াবাড়ি করলো, এরা না ছাড়াছাড়ি করলো, কোনো কিছু করে স্বাভাবিক অবস্থা রাখছে, এটাই ইসলামের উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শেষের দিকে বলেন, ফালিয়াত্তাকুল্লাহ, যারা সম্পদের ব্যাপারে এই বাড়াবাড়ি করে অথবা ছাড়াছাড়ি করে, বাড়াবাড়ি উপভোগ করে কিভাবে, খুব বেশি সম্পদ দান করে দিয়েছে, সন্তানদের জন্য বিন্দুমাত্র কিছুই রেখে যায়নি। আর এক শ্রেণীর কারা, যে সম্পদকে এমনভাবে শক্ত করেছে আল্লাহর হুকুম আদায় করে না, এই দুই শ্রেণীর লোকেরা যেন আল্লাহকে ভয় করে সম্পদের ব্যাপারে। এরপরে কি করবে, ওয়ালিয়াকুলু কাওলান সাদিদা, এবং যেন সঠিক কথা বলে। কথা বলার ক্ষেত্রে সম্পদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা আত্মীয় স্বজনের সাথে বলবে, সেই ব্যাপারে যেন তারা উনিশ বিশ বা গডমিল না করে। সম্পদের ব্যাপারে যখন একে অপরের সাথে ঝগড়া লাগে, মিরাজ নিয়ে বলি, সম্পদ নিয়ে বলি, যখন ঝগড়া লাগে, তখন মানুষের ইনসাফ কতটুকু শতটা আছে কতটুকু, এতটুকু ভুল হয় তখন। এমনি বড় দরবেশ, বড় দরবেশ, কিন্তু টাকা পয়সার লেনদেন যখন শুরু হয় তখন বুঝে আসে যে লোকটার মধ্যে দরবেশ গিরি কতটুকু আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যদি কেউ বলতেন অমুক লোকটা খুব ভালো, উনি খুব রেগে যাইতেন যে তুমি তাকে ভালো বলতেছো কিভাবে, তুমি কি তার সাথে সফর করেছো? না, সফর করতে গেলে মানুষের বাস্তব রূপ বুঝে আসে। এরপরে বললেন যে তুমি কি তার সাথে লেনদেন করেছো? না, লেনদেন করি নাই। তুমি কি তার প্রতিবেশী, একসাথে থাকো? না, তাহলে তুমি ওই ব্যক্তিকে ভালো বলতেছো কিভাবে? তা মানুষের বাস্তব রূপ আসে যখন স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটে, তখন বুঝে আসে, তখন সে হক কথা বলবে নাকি না হক কথা বলবে, এটা বুঝে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত জাতির অনেক উদাহরণ আমাদের হাদিসে দিই, আমাদের সামনে হাদিসে পেশ করে গেছে। সম্পদের হকের ব্যাপারে একটা উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি জমি বিক্রি করেছিল, জমি বিক্রি করার পর যে ব্যক্তি জমি খরিদ করেছে ওই ব্যক্তি জমির যখন লাঙ্গল চাষ দিতে গেছে, লাঙ্গলের মাথায় বড় একটা কলস বাজছে, সেই কলসের মধ্যে স্বর্ণের টাকা। এখন ওই লাঙ্গল চাষ বাদ দিয়ে ওই টাকা উঠাইছে, টাকা উঠানোর পরে এই টাকা নিয়ে চলে গেছে জমিওয়ালার কাছে। হক কাকে বলে আমাদের সমাজে? দোকানে যেয়ে যদি 100 টাকার নোটের জায়গায় 500 টাকার নোট দিয়ে দেয়, তাহলে হয়তো দোকানদার শিকার করতে ভয় পায়, অনেক সময় শিকারই করবে না। লেনদেনের ক্ষেত্রে ভুল করবে, এক জায়গার নোট আর এক জায়গায় একটা নোটের জায়গায় বেশি চলে গেছে, স্বীকার করে না। লেনদেনের রাস্তায় অপরিচিত কারোর সম্পদ তার হাতে চলে আসছে, স্বীকার করে না। সামান্য সম্পদের ক্ষেত্রেই আমরা হক কথাকে ভুলে যাই, হক কথা বলার মতো সাহস থাকে না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দার জন্য সঠিক কথা বলে। লেনদেনের ক্ষেত্রে যখন তার এই হক কথা বলা দরকার, সঠিক কথা বলা দরকার, তখন যেন সে সঠিক কথা বলে। এই ব্যক্তি সম্পদকে এক কলস স্বর্ণের টাকা পাইছে, খুশি হয়ে তার বাড়ি নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু না, যে টাকা নিয়ে চলে গেছে যার থেকে জমি কিনছে তার বাড়িতে। হাদিসে আছে ঘটনা, যার পরে বলে যে ভাই আমি তো তোমার থেকে জমি কিনছিলাম, আমি তোমার থেকে তো টাকা কিনতে, সুতরাং তোমার জমির মধ্যে টাকা ছিল, টাকা তুমি নিয়ে নাও তাড়াতাড়ি। তখন জমিওয়ালা বলে যে আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যত টাকা ছিল সব শুদ্ধ, যা যা আছে সব শুদ্ধ আমি তোমার কাছে বিক্রি করেছি, এই টাকা আমি নেব না। দেখেন দিনদারের কি অবস্থা। দুই বন্ধুর মাঝে যদি দিনের বোঝ থাকে, সে টাকা পাবে, সে ভাই রিক্সা ভাড়া দিয়েছে, নাস্তা করেছে, তার টাকাটা জোর করে দিতে যায়, আর সে জোর করে কি করবে, না নিবে না ভাই, এটা না আপনি নেবেন, কারণ এদের মধ্যে দিনের বোঝ আছে। আর একজন একে অপরের সাথে এক টাকা নিয়ে ঝগড়া লাগে, দুই টাকা নিয়ে, পাঁচ টাকা নিয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগে। বাসের হেল্পার টাকা দিতে দেরি করে, এটা সহ্য হয় না, স্বীকার করতেছে কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে, এটুকু সহ্য হচ্ছে না, কারণ টাকার লেনদেনের সময় তার বাস্তব চেহারা না ফুটে উঠতেছে। যাবে পাঁচ টাকা তাক চলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহুত আছে এমন ঘটনা, এক ছাত্র ওনার কাছে হাত ই পড় মাতলা পড়তেন, বেশ কিছুদিন ছাত্র আসে না, আর ওনার থেকে ঋণ নিয়েছিলেন। উনি মানুষের কাছে সংবাদ জিজ্ঞেস করে যে কোথায় হুজুর, সে তো আসে না এখন আপনার ক্লাসে সবকে। হঠাৎ করে একদিন রাস্তায় এমন জায়গায় দেখা হয়ে গেছে যে রাস্তার আর দুই মুখ নাই, মুখ একটা আটকে গেছে যে। তারপর বলছে কি ভাই তুমি আমার কাছে আসো না কেন পড়তে? আর তখন বলে যে হুজুর আপনার থেকে ঋণ নিয়েছিলাম, সেই ঋণ তো শোধ করতে পারি নাই, এজন্য লজ্জা লাগে, এজন্য আপনার কাছে আপনার হাদিস আপনার মাসলার সবকে যায় না। ইমাম বনি রহমতুল্লাহ বলেন যে টাকার জন্য তুমি এলেন থেকে বঞ্চিত হচ্ছ, আমি এই সম্পূর্ণ টাকা তোমাকে মাফ করে দিলাম। একবার জাহাজে সফর করতেছেন, সাথে এক খাদেম, খাদেম দেখছে ইমাম বনি রহমতুল্লাহ এর কাছে স্বর্ণের 500 দিনার রয়েছে একটা থলের মধ্যে। খাদেম বেশ কিছু সময় পরে যে চিৎকার শুরু করেছে যে ভাই আমার 500 দিনার বলা একটা স্বর্ণের থলে একটা ব্যাগ হারাই গেছে। এখন জাহাজের মালিককে যে বলছে, জাহাজের মালিক এক পাশে সবার ব্যাগ চেক করা শুরু করছে যে কার কাছে টাকাটা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আসার আগেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই 500 দিনারের থলে ওই সমুদ্রের ভিতরে ছেড়ে দিয়েছে। কিন্তু খাদেম তো খুশিতে আছে, সাথে যে ছিল সে তো স্বার্থ অন্বেষী খাদেম, সে তো খুশিতে আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে চেক করলেই 500 দিনার বাইরে হয়ে যাবে, ওটা আমি দাবি করতেছি আমার হয়ে যাবে। যখন ওনার সমস্ত ব্যাগটা চেক করা হলো, নাই টাকা। আশ্চর্য যে 500 দিনার ওলা কোনো থলে পাওয়া গেল না, ব্যাগ পাওয়া গেল না। পরে খাদেম একবার যায় যে সফরের শেষের দিকে জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে একটা টাকা আছে, সেই টাকা কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে, দেখ তোর মতলব আমি বুঝছি, তুই এই টাকাটা আমার থেকে নিবি, আমাকে চোর বানাবি। তা আমি চোর হলে মানুষ আমার থেকে মাতলা মাসাল জিজ্ঞেস করবে না, মানুষ যে আমার উপর আস্থা রাখে এই আস্থা আমার উপর রাখবে না। আমি এই মানুষের আস্থা দিনের খেদমতের জন্য এই আস্থা ধরে রাখার স্বার্থে আমি এই 500 দিনার সমুদ্রে ফেলে দিয়েছি। তাহলে নিজের সততা রক্ষা করার জন্য 500 দিনার ফেলে দিতে রাজি, কিন্তু নিজের সততা কি করবে না, হারাবে না। ভুলবস্ত মানুষ, সঠিক না, ভুলবস্ত এই ভুল বোঝার কারণে। কিন্তু এক শ্রেণী মানুষ সামান্য একটু, যেটা বলতেছিলাম বাস ভাড়া রিক্সা ভাড়া 5 টাকা 10 টাকা জায়গা 5 টাকা, অনেক সময় তর্ক করলে আমি বলি, ভাই তোর ভাড়া 20 টাকা তুই বেশি চাচ্ছিস, এটা তোর সৎকার হিসেবে দিয়ে দিলাম, যা দান হিসেবে দিয়ে দিলাম, জমা করার দরকার কি? এই শ্রেণী মানুষের সাথে সম্পদের লেনদেন করতে যেয়ে তখন মানুষের বাস্তব অবস্থা ফুটে ওঠে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে শেষে বলতেছেন, ওয়ালিয়াকুলু কাউলান সাদিদা, যে তোমাদের অধীনস্থদের ব্যাপারে, তোমাদের ওয়ারেন্টদের ব্যাপারে সম্পদের লেনদেন করতে যেয়ে তখন যদি তোমার কোনো জায়গা কোনো মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু আসে, তখন তুমি সঠিক কথা বলবা, তোমার মনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে যেয়ে তুমি অসৎ কথা বলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারিমের এই দুই আয়াতের শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর আমি স্বপ্নে দেখলাম যে আমি এক মাদ্রাসায় পড়িতেছি, এমন অবস্থায় মাগরিবের সময় হয়েছে, তখন সব ছাত্ররা নামাজ পড়ার জন্য মসজিদে কাতারে ঠিক করতেছে। এরপর একজন ছাত্র আমাকে নামাজ পড়ানোর জন্য বলেন, আমি বলিলাম ভাই আমার উজু নাই। উজু হুজুর, তারপর আমি বের হয়ে যখন উজু করতে বসলাম তখন দেখি মসজিদটা ভেঙ্গে ওই ছাত্র ভাইয়ের উপর পড়লো। হুজুর জানালে খুশি হতাম। স্বপ্নের তাবির ব্যক্তি বিশেষ, ব্যক্তি হিসেবে স্বপ্নের তাবির এক এক রকম হয়। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তাবির করার আগে বলি, এই তাবির যে সাহাবির থেকে আসছে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক সাগরেদের মাধ্যমে একটা স্বপ্ন জিজ্ঞেস করতে পাঠাইছেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই স্বপ্ন তো তুমি দেখার মতো না, এই স্বপ্ন কে দেখছে, এই ব্যক্তিকে আগে আমার লাগবে, ওই ব্যক্তি হলে আমি স্বপ্নে তাবির দিতে পারবো। স্বপ্নের তাবির এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, সবার ক্ষেত্রে এক রকম হয় না। উদাহরণস্বরূপ, যদি কোনো বিবাহিতা মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, সে যদি স্বপ্নে দেখে যে সে শৈল মাছ শিং মাছ ধরতেছে, তাহলে অর্থ হবে তার এই উদরে ছেলে সন্তান হবে। আর যদি সে দেখে যে সে নাকফুল কিনতেছে, চেন কিনতেছে, চুরি কিনতেছে, তাহলে এর অর্থ হবে তার মেয়ে, তার উদর সন্তানটা মেয়ে হবে। এটা তো ওই মহিলা যদি স্বপ্ন দেখে, এখন যদি এই স্বপ্নটা আন্দাজে জিজ্ঞেস করা হয় তাহলে এর ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে? স্বপ্নের ব্যাখ্যার জন্য মূল হলো স্বপ্নে কে দেখছে ওই ব্যক্তির অবস্থা আগে জানতে হবে, তারপরে ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে। তারপরে যেহেতু জিজ্ঞেস করছে বলে দিচ্ছি, যে ব্যক্তি স্বপ্নে দেখছে ওই ব্যক্তির মধ্যে মাতবারি নেতৃত্বের লোভ আছে। ইমাম হওয়ার মানে সবার উপর নেতৃত্ব করার একটা কি আছে, লোভ আছে। আর অজু না থাকার কারণ হলো ওই ব্যক্তির নেতৃত্ব করার মতো যোগ্যতা নাই, নেতৃত্ব করার মতো যোগ্যতা নাই, কিন্তু সে মানুষের উপরে নেতা বা নেতৃত্ব করতে চায়, একটা ব্যাখ্যা হইতে পারে। এরপরে ব্যক্তি বিশেষ ব্যাখ্যা পরিবর্তন হতে পারে। প্রশ্ন হুজুর জানার নিয়ে প্রশ্ন, হুজুর যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর ছবি অথবা স্ত্রীর শরীরের কোনো অঙ্গ ভিডিও করে দেখে বা ভিডিও করে নিয়ে যায়, কেননা ওই ব্যক্তি বিদেশে থাকে বা স্ত্রী গ্রামে আর স্বামী শহরে থাকে, এখন এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? স্বামীর জন্য স্ত্রীর শরীরের সম্পূর্ণ অঙ্গ দেখা যায় যাচ্ছে, মাসলাগত দিক থেকে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা দেখা যায় যাচ্ছে, তবে বিশেষ জায়গাগুলো না দেখাটা উত্তম, দেখলে লজ্জা শরম কমে যায়। আম্মাদের হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে হাদিস আছে যে আমি কখনো আল্লাহর রাসূলের লজ্জাস্থান দেখিনি এবং আল্লাহর রাসূল কখনো আমার লজ্জাস্থান দেখি নাই, মাসলা কিন্তু যায় যাচ্ছে, অনুত্তম, এগুলো হায়া লজ্জা চলে যায়, তাকওয়া তাহারাত চলে যায়। যে মেয়েটা যে পুরুষটা হাতের মোবাইলে অথবা ডিস লাইনে অথবা ল্যাপটপে উলঙ্গ বেহায়াপনা ছবি দেখতে থাকে, এই মেয়েটার কাছে বেহায়া হওয়াটা স্বাভাবিক, তার কাছে উলঙ্গ পোশাক পরা এলোমেলো পোশাক পরা তার কাছে স্বাভাবিক, এদেশে দেখতে দেখতে তার ওই হায়া লজ্জাটা চলে গেছে। এটা যদি আমরা স্বাভাবিকভাবে বুঝি তাহলে বুঝতে হবে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই সমস্ত বিশেষ জিনিসগুলো দেখা থেকে বিরত থাকা উচিত। এমনি স্বাভাবিক যদি চেহারা হয় অন্য কোনো জিনিস হয় সেটা ভিডিও করে অথবা মোবাইলে নিয়ে স্বামী নিজে দেখতে পারবে, অন্য কাউকে দেখানো যাবে না, এবং এটা শুধু ওই মোবাইলের মেমোরি পর্যন্ত সংরক্ষণ করতে হবে, বাহিরে কাগজে আনা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহিহ মাসআলাগুলো বুঝে এর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগতকে maaf করে দেন। يا الله আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে maaf করে দেন। يا الله বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে maaf করে দেন। يا الله আমরা যারা হাত তুলেছি আমাদের যে আত্মীয়-স্বজন অন্ধকার কবরে তাদের সকলকে ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের জন্য এবং বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েতের ফয়সালা করে দে। ইয়া আল্লাহ আমাদের সকলকে দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় ছিল আমাদের জন্য আমাদের আব্বা আম্মা। ইয়া আল্লাহ বাপ মার ঋণ সন্তান কখনো শোধ করতে পারে নাই, পারবেও না। ইয়া আল্লাহ মায়ের শীতের রাত্রের এক রাত্রের কষ্টেরও আমরা বিনিময় দিতে পারি নাই। ইয়া আল্লাহ সে মা যাদের অন্ধকার কবরে, সে বাপ যাদের অন্ধকার কবরে, ইয়া আল্লাহ আমবাগানের নিচে বাজবাগানের নিচে শুয়ে শুয়ে সন্তানের নেকামলের দিকে তাকিয়ে থাকে। ইয়া আল্লাহ সন্তান বাপ মা রেখে দেওয়া সম্পদ ভোগ করতেছে আর বাপ মার কথা ভুলে দুনিয়ার মহিমত্ব হয়ে রয়েছে। ইয়া আল্লাহ সে সমস্ত বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বাপ মার আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ বাপ মার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করেন, বাপ মার হক আদায় করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য দুনিয়াতে উপকারী আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ সম্পদের ব্যাপারে আপনার যে হুকুম অকাট্য বিধান সে হুকুম মোতাবেক সম্পদ ব্যবহার করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সম্পদের ব্যাপারে যেন আমরা খুব বেশি শিথিলতাও না করি, খুব বেশি কঠোরতাও না করি, ভারসাম্যপূর্ণ জন্য অবস্থায় যেন সম্পদ ভোগ করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ওয়ারেসরা যেন ইয়া আল্লাহ সচ্ছল অবস্থায় জীবন যাপন করতে পারে, সে অবস্থায় সকলকে রেখে যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সম্পদকে ইয়া আল্লাহ শক্তভাবে ধরার কারণে সম্পদের হক সম্পদের দায়িত্ব থেকে যেন আমরা বঞ্চিত না হই, তা থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সম্পদের হক যাকাত হল দান সদকা এগুলোকে পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ওয়ারেসদেরকে ইয়া আল্লাহ সন্তুষ্ট করে যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ওয়ারেসদের মাঝে ইয়া আল্লাহ সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সকলের জন্য সুস্থতার ব্যবস্থা করে দে। অনেকে দাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে বসে থাকে, দূর দূর থেকে আসছে, ইয়া আল্লাহ তাদের রুহানের রুহের খোরাক হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ আমাদের সকলের জীবন ব্যবস্থাকে সুন্দর করবার ওসিলা হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ এখানে এই সময়টুকু ব্যয় করার কারণে আমাদের বাকি সময়ের মধ্যে আপনি বরকত দান করেন, আমাদের সকলের হালাল রিজিকে বরকত দান করেন। অনেক ব্যবসায়ী ভাই ব্যবসা বন্ধ করে আসে, অনেকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে আসে, ইয়া আল্লাহ তাদের ব্যবসা এবং ব্যস্ততার মধ্যে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ তাদের সময় এবং হালাল রিজিকে বরকত দান করেন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের মহব্বতের খাতিরে আমাদের সকলের জন্য পরিপূর্ণ হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ কোরআন যেন কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে সুপারিশকারী হতে পারে, এভাবে কোরআনকে গ্রহণ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে কবুল করে নেন, কোরআনের ধারক বাহক হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদের সন্তান হাফেজ হওয়ার মতো রয়েছে, আলেম হওয়ার মতো রয়েছে, তাদের সন্তানদেরকে আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ সন্তানদেরকে আলেম বানানোর জন্য হাফেজ বানানোর জন্য শর্ত হলো আলেমদেরকে মহব্বত করা, হাফেজদেরকে মহব্বত করা, এলেমকে মহব্বত করা। ইয়া আল্লাহ আলেম হাফেজ এবং এলেমকে মহব্বত করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এগুলোকে মহব্বত করে যেন আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদের সন্তান আলেম হওয়ার মতো নয়, সন্তানের সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছেন তাদেরকে ইয়া আল্লাহ পুত্র সন্তান দান করুন। ইয়া আল্লাহ যাদেরকে শুধু কন্যা সন্তান দিয়েছেন তাদেরকেও পুত্র সন্তানের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যাদের মেয়েরা বিবাহের উপযুক্ত সে সমস্ত মেয়েদেরকে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যাদের ছেলেরা উপযুক্ত তাদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদেরকে দুনিয়া আখিরাতে সকল পরীক্ষায় পাস করবার তৌফিক দান করেন, সকল পরীক্ষা উত্তীর্ণ হবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য দুনিয়ার সুখ শান্তির সাথে সাথে আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি বর্জন করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দুনিয়ার উন্নতির সাথে সাথে আখিরাতের উন্নতি করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনার নেক বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।